পূর্ণ 1 ঘন্টা আপনাদের সামনে আলোচনা রাখলেন। এবার যে ভাইয়া প্রশ্ন করতে চান লিখেও করতে পারেন, মৌখিকও করতে পারেন। এরপরে কেন্দ্রের ভাইয়েরা আপনাদের জন্য বা আয়োজকরা আপনাদের জন্য কিছু প্রাইজের ব্যবস্থা করেছেন। শেখের আলোচনা থেকে প্রশ্ন করা হবে, প্রাইজগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। অনেক প্রাইজ আছে, সবার জন্য একটা একটা করে পান। যাই হোক, তো এখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা করেন। আমার হাতে যে কয়েকটি আছে আমি সেই কয়েকটি প্রশ্ন করে শোনাচ্ছি, শেখ আপনাদের উত্তর দিবেন ইনশাআল্লাহ। একটি প্রশ্ন করা হয়েছে যে শেখ, মোটামুটি ভাবে দিনের সঠিক দায়ী হওয়ার জন্য আমাদের কি করতে হবে? যারা দিনের দায়ী হতে চান, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চান, তাদেরকে প্রথম যে জিনিসটা হতে হবে সেটা হচ্ছে ইলম। ইলম শিক্ষা করতে হবে, যে বিষয়ে আপনি মানুষকে আহ্বান করবেন সে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। নম্বর 2, ইলম শিক্ষা করার পর নিজে আমল করতে হবে, যদি সেই আমল আপনার করার যোগ্য হয় তবে। তবে আপনি যদি সে আমল করতে না পারেন, জরুরি নয়, যেমন আপনি গরিব মানুষ, আপনার জন্য যাকাত ফরজ নয়, অতএব যাকাত ফরজ আপনি মানুষকে বলতে পারেন। 3 নম্বর হচ্ছে যে তবলিগ, আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, তবলিগ করবেন, প্রচার করবেন, কিন্তু এই 3টে কাজে আপনার কষ্ট হবে, আর সেই কষ্ট বরণ করার মতো আপনার ধৈর্যের প্রয়োজন আছে, ধৈর্য ধারণ করবেন। তাহলে এই 4টি কাজ পরপর যদি আপনি করেন ইনশাআল্লাহ দিনের দায়ী হতে পারবেন। তার মধ্যে প্রধান হচ্ছে যে আপনি আগে ইলম শিক্ষা করুন। ইলমের মধ্যে সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে ইলম সেটা হচ্ছে সব থেকে আপনার কাছে কে বড়। বলতে পারবেন আপনার সব থেকে কে বড়? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। অতএব প্রথম ইলম হবে আপনার আল্লাহ সম্পর্কে, আল্লাহ ধ্যান ধারণা সম্পর্কে। আপনি আল্লাহর ইবাদত করেন অথচ জানেন না আল্লাহ কোথায় থাকেন, কে বলে আল্লাহ সব জায়গাতে আছে, কে বলে আল্লাহ আল্লাহ মুমিনের হৃদয়ে আছে, কে বলে আল্লাহ কি কোথায় আছে কেউ জানে না, কোন দুটা ঠিক? আল্লাহ আরশের উপরে আছে। উত্তর ঠিক হলো আল্লাহ আরশের উপরে আছে। এই শ্রেণীর যত রকম ইলম আছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি উত্তর দিচ্ছি, দাঁড়ান আমি উত্তর দিচ্ছি, আপনারা হাত তুলে সমর্থন করুন, ক্যামেরাওয়ালারা ক্যামেরা ঘুরিয়ে দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। এই মানে ঠিক না ভুল? যারা বলছেন ঠিক তারা হাত তুলুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। যদি ঠিক হয় তো আল্লাহ ছাড়া আমি রয়েছি, আপনি রয়েছে, লাইট রয়েছে, সামনে বহু কিছু রয়েছে, তাহলে কি করে ঠিক হলো? আল্লাহ ছাড়া তো বহু কিছু আছে, আল্লাহ ছাড়া কেউ নেই এই অর্থ ভুল, ঠিক নয়। নম্বর 2, আল্লাহ ছাড়া কোন খালিক ও মালিক নেই, সৃষ্টিকর্তা নেই, এই অর্থ ঠিক? হাত তোলেন, যারা বলছেন এই অর্থ ঠিক তারা হাত নেই, বা হাত তুললেন না এর চালাকি হয়ে যাবে, বাচ্চা হুজুর প্রথমেই ভুল করে দিলে এটা ভুল হয়ে যাবে, তাই না? আর কেউ হাত তুলবে না। অনেকে বিশ্বাস করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো খালিক ও মালিক নেই। যদি এটাই অর্থ হতো তাহলে মক্কা কাফেরও তো এটা বিশ্বাস করতে পারতো না, আল্লাহ ছাড়া খালিক মালিক নেই। তাহলে কেন আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা নাজাত পেয়ে যাবে? কেন জানেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি, তারা জানতো আল্লাহ ছাড়া খালিক ও মালিক নেই, কিন্তু আমরা জানি না। আবু জেহেল জানতো বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে জানতো বলে আবু জেহেল বলেনি, আর আমরা এমন আবু জেহেল যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে জানি না বলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তার মানেও বুঝি না। নারকেল বুঝে? নারকেল, নারকেল জানেন? নারকেল খোসাটা ছাড়িয়ে দিলে ভেতরে একটা শক্ত জিনিস পাওয়া যায়, সেটা কি বলা হয়? খোসাটা বিচি বিচি, হ্যাঁ, আর ভিতরটা খাওয়া, তাই না? আমরা নারকেলের উপরে দাঁত লাগিয়েছি ভাই, ভেতরে পৌঁছাতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো খালিক ও মালিক নেই। নম্বর 3, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ তারা কোনো হুকুমকর্তা ও বিধানদাতা নেই, এই অর্থ ঠিক? যারা বলছেন ঠিক তারা হাত তুলুন। আল্লাহ তারা কোনো হুকুমকর্তা ও বিধানদাতা নেই কথাটা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ঠিক নয়। কথা ঠিকই আছে, কিন্তু এর অর্থ যে লা ইলাহা ইল্লাল্লাহ না, এর অর্থ এ নয় আল্লাহ তারা হুকুমকর্তা বিধানদাতা। এইসব মানুষ করে থাকে রাজনীতি, রাজনীতির প্রেক্ষাপটে এরকম অর্থ করে থাকে, কেউ এরকম অর্থ করে থাকে না, এ অর্থ না। লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ হলো আল্লাহ ছাড়া কোন সত্যিকার মাবুদ নেই। দেখছেন, এই ইলম শিখতে হবে, ইলম শিখতে হবে। ইলম শিক্ষা ছাড়া কোন উপায় নেই, যে ইলম শিক্ষা করা ফরজ সেই ইলমটা আগে শিক্ষা করতে হবে। কোন ইলম শিক্ষা করা ফরজ? কথা লম্বা হয়ে যাচ্ছে মানে, কোন ইলম শিক্ষা করা ফরজ? একটা উদাহরণ দিই, গঙ্গা পার হবেন, এক ভদ্রলোক আমেরিকা থেকে পাশ করে বিশাল বিশাল ডিগ্রি নিয়ে এক ভদ্রলোক গঙ্গার ওপারে বাড়ি, তো যে নৌকা চালায় মাঝি বলে, তাই না? তার সঙ্গে বসে প্যান্ট শার্ট পরে ওই পারে যান, বিকালবেলা ছিল, তো কথায় কথায় বলছে, মাঝি তুমি অঙ্ক পড়েছ? বলছে আজকে না, তাও তোমার জীবনের চারা নাই মিছে। ভূগোল জানো? ভূগোল পড়েছ? না জি আজকে না, আমরা কোথায় ভূগোল পড়বো, তাহলে তোমার জীবনে আড়া নাই মিছে। বলে তুমি ইতিহাস পড়েছ? বলছে আজকে না ওটাও পড়িনি, তাহলে তোর জীবনের বাড়া নাই মিছে। দিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে গঙ্গা পার হতে হতে মেঘ করেছিল আকাশে, ভাই করে ঝড় শুরু হয়ে গেল, ধান করে ঝড় চলে এলো। তখন মাঝি বলছে, হুজুর আপনি সাঁতার জানেন, সাঁতার শিখেছেন? বলে কি হবে? বলে দেখছেন ঝড় আসছে, নৌকা ডুবে যাবে, তারপর কি হবে? আপনি পানিতে পড়ে যাবেন, তারপর কি হবে? হাবুডুবু খেতে হবে। আপনি সাঁতার শিখেছেন? বলছে না তো মাঝি, আমি তা তো শিখিনি। বলে তাহলে আপনার জীবনের সলনাই মিছে, জান এবারে আমার অঙ্ক শেখার দরকার নেই, ভূগোল শেখার দরকার নেই, ইতিহাস শেখার দরকার নেই, সাঁতার শেখার দরকার আছে। জীবন বাঁচাবার জন্য কি দরকার আছে? সাঁতার শেখার দরকার আছে। বুঝতে পারছেন? বলেন কোন এরম শিক্ষা করা ফরজ? যে এরম শিক্ষা করলে আপনি কাল কবরে বাঁচতে পারবেন, কিয়ামতে বাঁচতে পারবেন, সেই আমল শিক্ষা করা, সেই এরম শিক্ষা করা ফরজ। দিনের দায়ী হতে হলে ইলেম দুস্তুর মতো শিক্ষা করে নিয়ে তারপরে আমল করে যে নিয়মে আছে সেই নিয়মে সঠিক পদ্ধতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত পেশ করেছেন সেই পদ্ধতিতে আপনি দাওয়াত দেবেন। কেমন পদ্ধতি? যেটা প্রথমে বলা দরকার সেটা প্রথমে বলবেন। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে দাওয়াতের জন্য পাঠাতেন, প্রথমে নামাজের ফজিলত বলতে পাঠাতেন না দরুদের ফজিলত? নাকি ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে সেই ফজিলত? কিসের ফজিলত বলতে পড়তে প্রথমে? নামাজের ফজিলত বলতেন? প্রথমে দাওয়াত দাও কিসের? কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও, তৌহিদের দাওয়াত দাও। যদি তারা তৌহিদ প্রতিষ্ঠা করে নেয় তাহলে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। পদ্ধতি বুঝতে পারলেন? এক ব্যক্তি মদ খাচ্ছে, বাঁ হাতে গ্লাস ধরে মদ খাচ্ছে, বাঁ হাতে বাড়ি খাওয়া যায় না যায়? কেন না যায়? কেন? শয়তানে খায়। মানুষ খায় কি? ডান হাতে, আর শয়তান খায় বাম হাতে। তোমরা বাম হাতে পানি খেও না, তো একজন মদ খাচ্ছে বাম হাতে, আপনি তাকে বলেন এই ডান হাতে খায় না, বাঁ হাতে খাচ্ছে না, ডান হাতে খায় না, কি বলবেন? কি বলবেন? কি কথাটা আগে বলবেন? একজন মদ খাচ্ছে বাম হাতে, তাকে আপনি কি কথাটা আগে বলবেন? যে ডান হাতে, বাম হাতে খাস না ডান হাতে খা, নাকি বলবেন মদ হারাম? আল্লাহু আকবার। এখানে কোন ডাক্তার আছেন নাকি জানি না, যদি এই ক্যাম্পে কোন একটা রোগী থাকে যার পিছু একটা ফোঁড়া হয়েছে, নাক দিয়ে সর্দি ধরছে, জ্বর আছে গায়ে, হঠাৎ করে আপনার সেই লোকটাকে সাপে কামড়ে দিয়েছে, ডাক্তার আপনাকে ডাক দেওয়া হলো, আপনি এসে চিকিৎসা করবেন সেই রোগীটা, প্রথমে ফোঁড়াটা চিকিৎসা করবেন? তবে নাক দিয়ে সর্দি হচ্ছে তার চিকিৎসা করবেন? কি চিকিৎসা করবেন? হ্যাঁ, যদি ভালো ডাক্তার, ভালো ডাক্তার সবাই ইনশাআল্লাহ মানে জ্ঞানী ডাক্তার হন, বেলকুক ডাক্তার না হন, তো প্রথম চিকিৎসাটা কিসে করবেন? যে চিকিৎসা না করলে তার জীবনটাই চলে যাবে, সেই চিকিৎসাটা আগে করতে হবে, তাই না? প্রথমেই তার সেই চিকিৎসাটা হবে, যে চিকিৎসায় তার জীবন বাঁচবে। হ্যাঁ, বেচারা শিরিক নিয়ে পড়ে আছে, সে জাহান্নামে যাবে, জাহান্নামের পথের উপরে আছে, তাকে বলে বিসমিল্লাহ শরীফের ফজিলত হচ্ছে এই, দরুদ শরীফের ফজিলত হচ্ছে এই। আরে ও মুশরিক। মোট কথা, দাওয়াতের পদ্ধতি হতে হবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি। আল্লাহর নবী আপনি দেখেন আপনার জীবনে, আপনি যেখানে দাওয়াত দিচ্ছেন সেই দাওয়াতের পরিবেশটা মক্কি না হাবশি না মাদানী কাবলাল হিজরা না মাদানী বাদাল হিজরা, বুঝতে পারলেন? আপনি আপনার জীবনটা আপনার পরিবেশটা দেখবেন যে আপনি কোন জীবনে, আল্লাহর নবী কোন জীবনে বাস করছেন, মক্কি জীবনে না হাবশি জীবনে না মাদানী জীবনে হিজরতের আগে না মাদানী জীবনে হিজরতের পরে, আপনি বাস করছেন মক্কার জীবনে আর ব্যবহার করছেন মাদানী মদিনার জীবনে হিজরতের পরে, তাহলে কি আপনার দাওয়াতের বলা হবে যে আপনার দাওয়াতে হিকমত আছে? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনাকে যে জিনিস ব্যবহার করতে বলা হলো, মক্কায় বাস করবেন আর আপনি মদিনার হিজরতের পরে তলোয়ার ধরবেন, তাহলে সেটা দাওয়াতের কাজ হলো না? এমন কথা বহু কথা আছে, আমার ইউটিউবে আছে, দেখবেন দাওয়াতের পদ্ধতি 1-5 ক্যাসেট আছে দাওয়াতের পদ্ধতি, ইনশাল্লাহ শোনেন। যারা দাওয়াতের কাজ করতে চান, যে ভাইদের মধ্যে দাওয়াতি আবেগ আছে, বহু ভাই আছে আমি জানি, বহু ভাই আছে যাদের মধ্যে দাওয়াতি আবেগ আছে, ওয়াল্লাহে তাদেরকে খাটিয়ে নিতে হবে, তাদের মধ্যে সেই আবেগকে ব্যবহার করে নিতে হবে, যারা নিবেদিত প্রাণ আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য বা ইসলামের জন্য যারা প্রাণ দিতে পারেন। কিন্তু হ্যাঁ, প্রত্যেক আবেগ শুধু আবেগ হলে হবে না, আবেগে আবেগের কি চাই? কি চাই? আবেগের লাগাম চাই, লাগাম চাই। আপনার গাড়ি 5 লাখ রিয়াল দাম, আপনার গাড়ির দাম কত? 5 লাখ রিয়াল। রোডে ছুটে কত? 500 স্পিডে ছুটে 500 কিলোমিটার 1 ঘন্টায়। কিন্তু সে গাড়িতে যদি ব্রেক না থাকে, গাড়ির কোন দাম আছে? মরবেন আপনি, একদম অকাল মৃত্যু হবে। আবেগ থাকলেই হবে না, আবেগের ঝড় থাকলেই হবে না, ব্রেক থাকতে হবে। সুতরাং ব্রেক হবে, তার ব্রেক হবে কি? ব্রেক কিসের হবে? আপনার যে ব্রেক লাগানো, সে ব্রেকটা কিসের হবে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বল, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন বললেন যে বলবে যে আল্লাহর নবী ইন্তেকাল করেছে, আমি তার গর্দান উড়িয়ে দেবো, গর্দান উড়িয়ে দেবো। এটা হচ্ছে আবেগ। যে বলবে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেবো, এটা হচ্ছে আবেগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনের আয়াত শুনিয়ে দিলেন, হযরত উমর চুপ হয়ে গেলেন। তিনি বলছেন, আমি ভাবলেন যেন আয়াত দিনে এক্ষুনি অবতীর্ণ হলো। কিসের ব্রেক করল? কোরআনের ব্রেক। কোরআন ও হাদিসের ব্রেক থাকতে হবে, যে কোনো আবেগকে ব্যবহার করতে হলে ব্রেক, যেখানে যেভাবে ব্যবহার করতে হবে। শুধু বোম ফাটালেই হয় ইসলাম আসে না, বোম ফাটিয়ে দিলেই ইসলাম আসবে না। বোম ফাটানোর আবেগ তোমার মধ্যে থাকবে সত্যিই, রক্ত ঝরাবার আবেগ তোমার মধ্যে থাকবে সত্যিই, কারণ ইসলামের জন্য তুমি ঈর্ষাসী ঈর্ষাবান, ঠিক আছে, রক্ত তোমার ব্যয় করো, যেখানে ব্যয় করলে কাজে লাগবে, যেখানে ব্যয় করলে কোনো কাজে লাগবে না, ফালতু যাবে, ইসলামের দুর্নাম হবে, বদনাম হবে, সেখানে যদি তুমি ব্যয় করো অপচয় করা হবে, আর অপচয় করার জন্য তুমি আসনি। সুতরাং দাওয়াতে বিভিন্ন পদ্ধতি আছে, যেটা সঠিক পদ্ধতি আলেম ওলামার কাছ থেকে জেনে নিয়ে, তবে হ্যাঁ, আলেম ওলামার সাহচর্যের থেকে আপনি দাওয়াতের কাজ করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। প্রশ্ন, অনেকেই এ কথা জানে এবং বিশ্বাস করে নামাজ পড়া জরুরি, কিন্তু নামাজে ডাকলে দূর করে দেয় না, বরং রাগ করে, তাদের অবস্থা কি? যারা নামাজে ডাকলে পড়ে তাদের রাগ হয়, লাইট জ্বেলে দিয়েছে, নামাজ পড়তে চল, বলে এক নিজের চরকায় তেল দা, তেল দে গা, নিজের চরকায় তেল দে, সৌদি আরবে বেশি বড় হুজুর হয়ে গেছে, তুই এমনি যা, লাইট অফ কর। বিরক্ত হয় অনেক মানুষ, নিজে নামাজ পড়তে যাবে না, আর যে নামাজ পড়তে যায় তাকে ঠাট্টা করবে। এই যে আমরা মাকতুবুদ দাওয়াত খুলে রেখেছি, এখন তো আপনাদের দরজার সামনে এসে আমার আপনাদের কথা শোনাচ্ছি, যদি অফিসে ডাকা হয়, যারা বালা দিয়া ছাড়া অন্য কাফিলের কাছে কাজ করেন, হুজুর সময় হয় না, হুজুর কাফিল খুব খারাপ, হুজুর কাফিল খুব খারাপ, আসতে দেয় না, সময় হয় না হুজুর, তারপরের দিন গেলাম দেখতে তাস খানছে, তাস খেলছে, কেউ দেখতে টিভি রিমোট ধরে বসে আছে, কি মিয়া আপনি এসব কি করছেন, হুজুর সময় কাটে না, কাল বললেন সময় হয় না, আর কি বললেন সময় কাটে না, এত আছে সময় যে কাটতেই চাই না, গঙ্গার পানি এত যে কাটতে চায় না, তাই না? এই লোক মিথ্যাবাদী না? নামাজ পড়ার জন্য তাকে ডাকা হয়, হায় হায় হায় ইত্তা খাজু হা হুজুয়া, নামাজের জন্য ডাকা হয় না, এটাই তুমি সলাপ ইত্তা খাজু হা হুজুয়া, নামাজের জন্য ডাকা হলে তারা থেকে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ মনে করে নেয়। যারা দুনিয়ার বুকে নামাজ পড়ে না, কেয়ামতের দিনে তারা সিজদা করতে পারবে না। ইয়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন, সিজদার জন্য আহ্বান করা হবে, আল্লাহর পায়ের গোছা দেখে সবাই সিজদা করবে, কিন্তু এমন এক শ্রেণীর মানুষ তারা সিজদা করতে পারবে না। ওকা ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, যারা তখন সুস্থ সালিম ছিল, তখন দুনিয়ার বুকে সিজদার জন্য আহ্বান করা হতো, সিজদা করতে আসতো না, নামাজ পড়তে আসতো না, কেয়ামতের দিনে পেছন দিকে পড়ে যাবে, পিঠ ফাঁকা হবে না, পেছন দিকে পড়ে যাবে। যারা নামাজ নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে, নামাজ পড়তে চায় না, তাদের জেনে রাখা উচিত যে নামাজ হচ্ছে সাংঘাতিক জিনিস। নামাজ যদি কেউ, নামাজের কথা বলতে গেলে তো লম্বা সময় লাগবে, নামাজ শুধুমাত্র আসরের নামাজের কথা বলি, এখন আসরের নামাজ যদি কারো ছুটে যায়, তো তার যেন পরিবার পরিজন সব লুণ্ঠন হয়ে যায়। হাদিসে বলছেন, মান ফাতাহু সালাতুল আসর কাআন্নাহু ফুতিরা মালুহু ওয়া আহলুহু, তার বাংলাদেশ থেকে টেলিফোন হলো, বাবা ও রওশন, ও বাড়িতে ডাকাত করেছিল রে বাবা, তোর বউকে ধরে নিয়ে গেছে, তোর সমস্ত মাল নিয়ে চলে গেছে বাবা, তোর ছোট বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে, আপনি হাসেল করবেন না করবেন? না করবেন। আর যদি আপনার আসরের নামাজটা ছুটে যায়, আসরের নামাজটা ছুটে গেলে আপনার হাসেল হবে? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন যা আসরের নামাজ ছুটে যাবে ওইরকম হাসেল হবে? তুমি হওয়া উচিত। আরে হাদিসে আছে, যে ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করলো তার সমস্ত আমল পণ্ড হয়ে গেল। তাহলে আসরের নামাজ ত্যাগ করলে যদি আমল পণ্ড হয়ে যায়, তা পাঁচ ওয়াক্তের নামাজ যদি কেউ ত্যাগ করে তার কি পণ্ড হবে? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল গজব, যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল গজব, ওহে মুসলমানরা তোমরা নামাজ পড়ো না, হায় হায়। ভালো কথা দিলেন হুজুর, আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল গজব, জাহান্নামের এক উপত্যকাতে। কোন কোন কোন মুসল্লিদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজি নামাজ পড়ে কিন্তু উদাসীন, এই চিন্তা দেখেনি, এই চালটা চেলেনি, এই দানটা খেলেনি, নামাজ আমাদের সময় পার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কিছু মানুষ আছে একটু চালাক, একটু রাত করে ঘুমালে ফজরের সময় উঠলে ডিস্টার্ব হয়, বলে ফজরের সময় উঠবো, ঘুমে ডিস্টার্ব হবে, তারপরে অ্যালার্মটা ঠিক ডিউটির আগে লাগিয়ে, হ্যাঁ, যখন অ্যালার্ম বাজলো উঠলো, উঠে নামাজি নামাজ পড়ে, উজু টুজু করে মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে, তখন সূর্য উঠে গেছে, কিন্তু উজু টুজু করে প্রথমেই দুরাকাত সুন্নত আর দুরাকাত ফরজ পড়ে নেয়, কিসের এটা? ফজরের নামাজ। নামাজি মানুষ নামাজ হবে কি মনে করেন আপনারা? আপনাদের মধ্যে এরকম কেউ করেন নাকি? অ্যালার্মটা ঠিক ডিউটির আগে লাগিয়ে? বহু লোক মানুষ আছে জানি, কারণ ফজরের সময় উঠলে পরে ফজরের ডিস্টার্ব হয় তাদের, ফজরের পরে শুলে আর ঘুম আসে না, তার অনেক টাইম নষ্ট হয়, সুতরাং ডিউটির আগে অ্যালার্মটা লাগিয়ে দিয়ে, ঘড়িটা লাগিয়ে দিয়ে সেই ডিউটির আগে আধ ঘন্টা আগে উঠে মুখ টুক ধুয়ে উজু করে নামাজটা পড়ে নেয়, মাশাআল্লাহ নামাজি। ওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজির জন্য ওয়াইল দোজক। ফাখারাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাতা فسوف يلقون غيا, কিছু পরবর্তীকালের লোক নামাজ নষ্ট করলো, নামাজ পড়ে না নয়, নামাজ নষ্ট করলো, তার ফলে সে গাই দোজকে যাবে, এটাও জাহান্নামের একটা উপত্যকা। তাহলে নামাজি হয়ে যদি জাহান্নামে যেতে হয়, বেনামাজি হয়ে কোন জাহান্নামে যেতে হয়? বুঝতে পারছেন? নামাজের গুরুত্ব অনেক, সে অনেক আলাদা কথা। সুতরাং খবরদার, নামাজে গাফিলতি করবেন না। যে ভাই আপনাকে নামাজের জন্য ডাকছেন আল্লাহু আকবার, তাকে আপনি বলবেন জাযাকাল্লাহ খায়, শুকরান বলবেন, খবরদার তার সঙ্গে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, যে আপনার ডবল পাপ হবে, ডবল পাপ হবে, ডবল গুনাহ হবে, সুতরাং সাবধান। ভাই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা কেউ জানেন না, খাওয়ার গাড়িও পৌঁছে গেছে, প্রায় প্রশ্ন শেষ, দুটি প্রশ্ন আর করবো মাত্র, তারপরে প্রায় দিয়ে দেওয়া হবে, তারপরে খাওয়া করা। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা এসেছেন বসেছেন, বিরক্ত হবেন না। কয়েকদিন আগের ঘটনা, ছোট্ট শুক্রবারে সকালে নামাজের আগে উঠে যারা ফেসবুক ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, ফেসবুকে একটা কথা লিখে দিলাম যে জুমার দিন ইবাদতের দিন চলুন মসজিদে নামাজ পড়তে যাই। ফেসবুকে যখন আপনি লিখেন আপনার সাথীগুলো সব দেখতে পায় যে এটা ইয়ে লিখেছি। একজন আমাকে বলছে তুই যা, কি লিখলো, তুই যা মানুষকে টানছিস কেন? ওই বেটা কি আর বুঝিয়া যে এটা শেখ লিখলো না আর কে লিখলো, ও তো পেয়েছে, ও তো মান সম্মান জানে না, তুই যা মানুষকে টানছিস কেন? কথাটা যদি এরকম হয় রাগটা জ্বলের কি জ্বলে? আমি মানে রাগ জ্বললো কিন্তু আমি মনে মনে ভাবছি বেটা আজকে আমি রাগ বই দেখে আমি মনে মনে বলছি যে আজকে আমি আর রাখছি যাই হোক তাই বলে আমি বললাম। তারপরে লিখে দিলাম যে রাগ করো আর যাই করো মসজিদে চলো। জবাবে এটা লিখে দিলাম যে রাগ করো আর যাই করো মসজিদে চলো। এইবার বেটা এই জবাবতে কি যে হয়েছে না হয়েছে পরে লিখছে যে ভাই ক্ষমা করবে না আমার একটু ভুল হয়ে গেছে আমি মসজিদে যাব। তোমার এইসব ব্যাপার স্যাপার আমরা মুসলমান হয়ে যদি ইসলামের আদেশ দেওয়ার সময় এরকম হয় তাহলে খুব বড় পরিতাপের বিষয়। বলছিলাম দুটো প্রশ্ন আছে, মানুষ মরার পর কবরের ফুল দেওয়া না যায় আমি জানি, কিন্তু বাংলাদেশের মানুষ মরলে এমপি মন্ত্রীরা কবরের ফুল দেয় কেন, কিন্তু সৌদি আরবে মানুষ মরলে কবরের ফুল দেয়া দেয় না কেন? যে জন্য আপনি জানেন সেই জন্য, আপনি জানেন যে ফুল দেওয়া না যায় তাহলে প্রশ্নের দরকারই নেই। ফুল দেওয়া হচ্ছে বিদাত, কবরে ফুল দেওয়া বিদাত, এই জন্য সৌদি আরবে কেউ মরলে তার কবরে ফুল দেয় না। আর আমাদের দেশে যেহেতু পার্শ্ববর্তী পরিবেশে আমরা হচ্ছে দুষ্ট মানুষ, আমরা ওই দেখেছেন ওই যে লাশ যখন নিয়ে যায় ওদের ফুল ছড়ায় বড়হরি হরিবোল বড়হরি হরিবোল ফুল ছড়ি ছড়ি নিয়ে যায়, আর আমরা তাদের দেখা দেখি লাইলা হাইল্লাহ বলি আর ফুল ছড়ায় টাকা ছড়ায় পয়সা ছড়ায়, তাই না? লাইলা হাইল্লাহ বলাও বিদাত, তাই না? লাইলা হাইল্লাহ বলা খুব ভালো জিনিস, কিন্তু এই লাশ নিয়ে যাওয়ার সময় ওদের দেখা দেখি বড়হরি হরিবোল লাইলা হাইল্লাহ লাইলা হাইল্লাহ বলতে বলতে লাশ নিয়ে যায়, এ হচ্ছে বিদাত। কবরের উপরে ফুল দেওয়া বিদাত, ওরা ফুল দেয় আমরা দিই, এ হচ্ছে বিদাত। সুতরাং যে বিদাতটা আপনি জানেন সেই জন্য সৌদি আরবে নেই, আমাদের দেশে আছে, তারা দেয় তারা বিদাত করে। আর এই সঙ্গে শিরিকও হতে পারে, কোন বিশ্বাসে দেয় সেটা দেখতে হবে, শিরিকও হতে পারে, কিন্তু ফুল দেওয়াটা হচ্ছে বিদাত। লাস্ট প্রশ্ন, আমরা প্রবাসে প্রবাসী আসলাম টাকা রোজগার করার জন্য, তবে আমাদের স্ত্রী আছে তাহার সাথে কতদিনের ভিতরে দেখা না করলে স্বামী স্ত্রীর বন্ধন থাকে না? অনেকে মনে করে যে ছ মাসের বেশি থাকলে পরে বিবি তালাক হয়ে যায়, অনেকে মনে করে যে বিবির সঙ্গে ছ মাস সম্পর্ক না রাখলে বিবির সাথে তালাক হয়ে যায়, এই ধারণা ভুল। বরং চুক্তির সাথে যখন আপনি এসেছেন বিদেশে তখন ছ বছর থাকলেও আপনার বিবির সাথে তালাক হবে না, হচ্ছে না। তবে হ্যাঁ, পাপ যদি হয়, আপনি পাপ করেন কিংবা আপনার স্ত্রী পাপ করে, আপনার স্ত্রী আপনাকে ডাকে তুমি বিদেশ থেকে চলে এসো আমি আর পাচ্ছি না আমি পাপ করছি আমার অসহ্য হয়ে যাচ্ছে, আর আপনি জানছেন যে আমার স্ত্রী পাপ করছে, তাহলে আপনি পাপই হবেন, তালাক হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞাসা করেছিলেন, মা হাফসাকে জিজ্ঞাসা করেছিলেন, ওই অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে পার হচ্ছে যাচ্ছিলেন, এমন সময়ে এক বাড়ি থেকে গানের সুর পেলেন, এক মহিলা গান করছে, সেই গানের মতলব হলো যে আজ এই রাত আমার দীর্ঘ হয়ে যাচ্ছে আর আমার বিছানায় কোনো সাথী নেই যার সাথে আমি খেলা করব, যদি আমার স্বামীর আমানত না থাকতো আর আল্লাহর ভয় না থাকতো তাহলে আজকে রাতে এই খাট দুলে উঠত, তার মানে আমি ব্যভিচার করতাম। হযরত তোমার এই গান শুনে এই কবিতা শুনে মা হাফসাকে জিজ্ঞাসা করছেন যে হাফসা মেয়েরা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? উনি বলছেন আব্বা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, মা আমি তো সত্য কথায় হক কথাতে কোনো লজ্জা নেই তুমি বল। তো তিনি বলেছিলেন যে মোটামুটি 4 মাস স্বামী ছাড়া মেয়েরা থাকতে পারে, তারপরে তার ভিতরে অধৈর্য এসে যায়। তারপরে হযরত তোমার যাদেরকে জিহাদের জন্য মুজাহিদদেরকে দূর সফরে পাঠিয়েছিলেন তাদেরকে চার মাস পর পর ছুটির ব্যবস্থা করেছিলেন, এক মাস যেতে এক মাস আসতে মোট ছ মাস। এইভাবে যে কথা বর্ণিত আছে তার মানে এই নয় যদি কেউ চার মাস কিংবা ছয় মাস বেশি থাকে তাহলে তার বউ তালাক হয়ে যাবে। কথাটা হচ্ছে কি, যদি ছ মাস থাক চাই ছ বছর থাক, চুক্তির সাথে থাকে, স্ত্রী কোনো পাপ না করে, আপনিও কোনো পাপ না করেন, দুজনেই রাজি থাকেন, তাহলে তালাক হবে না। কারণ তালাক হচ্ছে আলাদা জিনিস, সেই তালাক না দিয়ে পরে সে যদি স্ত্রী তালাক নিতে চায় কিংবা আপনি তালাক দেন তাছাড়া তালাক এমনি হয়ে যায় না। বললাম যদি কোনো কেউ অসুবিধার খাতিরে যেতে পারছে না, স্ত্রী পাপ করছে না, আপনিও পাপ করছেন না, তাহলে তালাক হবে না, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। ভাই আপনারা কি আপনাদের বউগুলোকে তালাক দিতে চান না রাখতে চান? ওইদিকেই কেন রাখছেন, তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর এখন যদি তালাকের ভয় আছে তাহলে থাকছেন কেন? আঠারো বছর উনিশ বছরের লোক পাওয়া যায়, এইসব এইসব প্রসঙ্গে আমরা জানলে না। বউগুলো আপনার সব থাকবে যতক্ষণে আপনি তালাক না দেন, কিংবা ও নিজে আপনাকে খোলা করে না চলে যায় ততক্ষণ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এখন শেষ স্যার আপনি প্রশ্ন করেন আপনার আলোচনার মাধ্যমে, আর কিছু এবার টাইম বেশি হয়ে গেছে, আপনার তাড়াতাড়ি উত্তর দেন, তবে উত্তর দেওয়ার আগে হাত তুলবেন, হাত তুলবেন, হাত তোলার পরে যাকে কথা মুখে কিন্তু উত্তর দেবেন না, মুখে উত্তর দিলে প্রশ্নটা বাতিল হয়ে যাবে, তাহলে লম্বা সময় হয়ে যাবে, সময় আপনাদের বাড়তে থাকবে। সুতরাং আগে হাত তুলবেন, যাকে বলতে বলা হবে কে এক্তিয়ার করবে, আপনি আপনি যিনি ইনি এক্তিয়ার করবেন যাকে, তিনিই কেবল উত্তর দেবেন, উত্তর সঠিক হলে তিনি পুরস্কার পাবেন, না হয় হাত নামিয়ে নেবেন। একমত? প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আল্লাহর হক বিষয়ক প্রথম প্রশ্ন কি করবেন? হাত তুলুন আগে। কয়জন হাত তুলেছে? কি প্রশ্ন মনে আছে? এখানে একটা হাত দিয়েছিলাম, তাহলে তো আপনার হাত তোলা অন্যায় হয়েছে। আপনি প্রশ্নই বুঝতে পারলেন না, হাত তুলে দিলেন, তাহলে তো ঠিক না। বসুন, ও মাগরুব মাগরুব। আল্লাহর আল্লাহর হক বিষয়ে প্রথম প্রশ্ন হবে নামাজ। ওকে আসেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতে আল্লাহ তাআলার সামনে মানুষের পা নড়বে না যতক্ষণ না তাকে পাঁচটা প্রশ্ন করা হয়েছে। আমি জানতে চাই তিনটে প্রশ্ন, খালি তিনটে প্রশ্ন বলে দিলেন। উত্তর ছিল যে কিয়ামতের দিনে মানুষের পা নড়বে না, নড়াচড়া করবে না যতক্ষণ প্রশ্ন আসতে না করা হয়। তিনটি প্রশ্ন প্রয়োজন ভাই, আপনারা তাহলে তালে দিলে দুর্বল লাগবেন দেখি। তাই তো হাতি তুলে না কেউ, তার মানে না পারলে কি বেশি করে তুলে দেন, ওটা তখন দেখা যাবে। না না, মিথ্যা করে কেউ তুলবেন না, খবরদার। বলুন দুটো হয়েছে, একটা হয় নাই, আর আবার চেষ্টা করে বলুন। আমল নয়, আমল ছাড়া অন্য কিছু, যৌবন, মালামাল, আর দুটো হলো, বেশ আপনি বসুন। এবার যিনি বলবেন চারটা বলতে হবে, কারণ উনি বলতে পারেননি, দুটো বলেই দিয়েছেন, আর দুটো বলতে হবে, চারটে বলতে হবে। হ্যাঁ হাত তুলুন, বুঝছেন? দুইটা যখন হয়েছে তখন কষ্ট করে আমল না বলে এলেন বলতে পারতেন। যে কোনো কাজ ভালো হয় দুটো শর্তের ভিত্তিতে, যে কোনো কাজ ভালো হয় দুটো শর্তের ভিত্তিতে, সেই শর্ত দুটি কি কি? যে কোনো কাজ ভালো হয় দুটো শর্তের ভিত্তিতে, সেই শর্ত দুটি কি কি? শর্ত দুটি কি বলুন? বাস একটা মাত্র তাহলে পুরস্কার পাওয়ার জন্য একটা হয়েছে, আর এক চাকা তবে সাইকেল চলবে। হ্যাঁ আর কে আছে? হ্যাঁ বলুন, তাহলে বলুন। হ্যাঁ বলুন ভাই, হাতুন হাতুন আবার। আমল সঠিক হওয়ার জন্য দুটি শর্ত আছে, এক নম্বর হলে এক লাখ, দু নম্বরটা কি? আর একটা বললেই তো পাওয়া যায়। একটা করুন, একটা করুন। এই ভাই বিজ্ঞে ভাই ভাই ভাই এবারে প্রশ্ন হলো যে কাল কেয়ামতে বান্দার হক বিষয়ক প্রথম প্রশ্ন কি হবে? হাতুন আগে বান্দার হক বিষয়ক প্রথম প্রশ্ন, যারা পেয়েছেন তারা হাত তুলবেন না, তাই না? হ্যাঁ, যদি কেউ না করে বান্দার বান্দার হক বিষয়ক কি প্রশ্ন হবে? হলুদ বান্দার হক, ওটা আল্লাহর হক হয়ে গেল, বান্দার হক বিষয়ক কি প্রশ্ন হবে? সম্পদের হিসাব আমি বলেছিলাম, সম্পদের হিসাব আসেনি। আপনি আপনি পেছনে পেছনে কি হাত তুলেছিলেন? হাত তুলুন আবার, হাত তুলুন। বান্দার হক বিষয়ক প্রথম প্রশ্ন কি হবে কালকে আমাদের? আল্লাহ তারা জিজ্ঞেস করবেন, এই বান্দা তুই এই কাজ কেন করেছিলি, কি সেই কাজটা? বসে যান বসে যান। হ্যাঁ বলুন, কোন আসেন? মাবরুক মাবরুক মাবরুক। শেষ প্রশ্ন, আল্লাহর নিয়ামত বিষয়ক, আল্লাহর নিয়ামত বিষয়ক প্রথম প্রশ্ন কি হবে? আল্লাহ কোন নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতে প্রথম জিজ্ঞাসা করবেন? খুবই ভাই কেউ হাত না কি ব্যাপার? মমতাজ আসেন, নবর পানি আর আপনাকে পানি, মাশাআল্লাহ। আমি কথা বলতে বলতে বললাম যে প্রত্যেক মানুষ দাস, এক হচ্ছে আল্লাহর দাস আর দুই হচ্ছে কার দাস? হাত তুলুন, হাত তুলুন। এক হচ্ছে আল্লাহর দাস আর দুই হচ্ছে কার দাস? মুখে বলেন না আপনি, তাহলে বেকার সময় আপনাদের যাবে, আমারও তো আমাদেরও সময় যাবে, আপনাদের সময় যাবে। দেখুন দেখুন, আমি কিন্তু শয়তানের দাস বইনি। আর কেউ আর কেউ তাড়াতাড়ি, আর কেউ ভাই? ঠিক বলেছেন, দেখানোর জন্য ওই কথাই তো বললো ভাই ভাই। হ্যাঁ, আর একটা আপনাদের মুখে বলে দিচ্ছি, প দিয়ে শুরু হবে না কি ওটা? প দিয়ে শুরু হবে, প নয়, কঠিন প্রশ্নটা, কঠিন নিজের প্রবৃত্তির দাস যাকে ওটা যাকে। ব্যাস সহজ প্রশ্ন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আগে হাত তুলুন, কেউ মুখে বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? দান কথা বলবেন না মুখে। হ্যাঁ বলুন, হাত তুলে এদিকে। আল্লাহ একমাত্র আল্লাহ ইবাদতের জন্য, শুধু ইবাদতের জন্য। এর এই প্রশ্নেরই আর একটা উত্তর আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন? এই এই প্রশ্নেরই আর একটা উত্তর আছে, কে বলতে পারবে? আল্লাহ তাআলা জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন? হাত তুলুন। হ্যাঁ বলুন, আপনি একাই বলুন। কি পরীক্ষা? পরীক্ষা করার জন্য, কিন্তু কি পরীক্ষাটা? কি না আর কেউ আছে ভাই বলতে পারবেন? আপনি বলুন, আপনি বলুন। কে বেশি ভালো আমল করতে পারবো? আসেন এখানে আসেন। কে বেশি ভালো আমল করতে পারবো? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবন মৃত্যু সৃষ্টি করেছেন। এবারে প্রশ্ন হলো যে আপনার উপার্জন কখন ইবাদত রূপে গণ্য হবে? আপনার উপার্জন বা আপনার কামাই, আপনার চাকরি কখন ইবাদত রূপে গণ্য হবে? হাত তুলুন। আপনি দাঁড়িয়ে গেছেন? না, আপনি আগে দাঁড়িয়ে গেলে তো হবে না। আপনি আবার বলছেন, প্রশ্নই তো বুঝেন নাই আপনি। আবার শুনুন প্রশ্নটা ভালো করে। আপনি যেখানে কামাই করছেন, উপার্জন করছেন, চাকরি করছেন, এই চাকরিটা ইবাদতের ইবাদত রূপে পরিগণিত গণ্য করতে গেলে কি করতে হবে? মানে এটাকে ইবাদত করতে হলে কি করতে হবে? একজন শিক্ষক কিছু ছাত্র পড়াচ্ছিল ভাই, বুঝলেন? ছাত্র পড়াচ্ছিল, শুনেন শুনেন কথাটা শুনি। একজন একজন শিক্ষক কিছু ছাত্র পড়াচ্ছিল আর বলছিল প্রশ্ন করে, তো সবাই প্রশ্ন করতে করতে পিছনে একজন বসে আছেন। একজন প্রশ্ন করলো যে হুজুর কখন ইফতার করতে হবে? যে সূর্য ডুবলে। আর একজন প্রশ্ন করলো যে হুজুর কখন শুরু করতে হবে? বলে যখন ফজর উদিত হবে তার আগে ফেরি ফেরি খেয়ে নিতে হবে। আর একজন বলে তুমি করো হুজুর যদি সূর্যই না উঠে করতে পারবো? মানে ও ভেবেছে আমাকে একটা প্রশ্ন করতেই হবে আর কি, যেরকমই হোক। ওইটা ঠিকই বললো, মানে ওইটাকে বলা হয় যে মিলুক আর না মিলুক, ভারী তো লাগলো। ও দিলে চড়ছিল মাপ খাচ্ছিল, আর হাঁস মাছ খেতে পায় না, তো বককে হাঁস লাগাতে বক তো বাপ বক রেগে গেছে, মাছটা খায় না ওই তো ধরে। এবার বক গিয়ে তখন ওর বকের বন্ধুকে বলেছে যে হাঁস এমন করে আগায়, তো বককে শিখাই দিয়ে দেবে, তুমি গিয়ে বলবে হাঁস তোর পাতা বাস। আবার দ্বিতীয় দিনে বকে তো যখন হাঁসতে বলেছে হাঁসও রেগে গেছে, হাঁস খেতে পায় না, বক মাছ খেয়েছে। এবার হাঁস গিয়ে ধর বলছে অবস্থা তো খারাপ, আমার মাথা হলো না। তার বক বলছে ওকে আবার শিখাতে যে এখন কি করে যাবে, তো বলছে ওইটা বলবি যে হাঁস তোর পাতার পাশ, বলতে এসেছে ভুলে গেছে মাঝখানে। তোর বলছে হাঁস তোর পাতায়, হাঁস তোর পাতায় দেখি মিলল না, মিলুক পা মিলল, ভারী তো লাগলো। তো আজকাল আপনাদের মধ্যে কিছু মানুষ উত্তর বাড়ে, উত্তর আমি কি বলবো না মিলন এরকম দিলে কি ক্রাইস্ট পাওয়া যাবে ভাই? মিলন উত্তর তো দিতে হবে তারা তাকট আছে বলুন। মানে আমাদের যে কর্ম করে যে টাকা পয়সা আমাদের জন্মদাতা বাবা মা ভাই বোন তাদেরকে লালন পালন করা করি এবং তাদের জন্য পাড়াই এটাই আমি একমাত্র করি। তার মানে আপনি যে অর্থ কামাই করছেন সেই অর্থগুলোকে এই ভাই বোন অর্থ যে তাদের পেছনে মানে খরচ করবেন, এটা কি কর্তব্য হিসাবে না পেছনে কোন নিয়ত রাখতে হবে? নিয়তটা বলবো, নিয়তের কথা বলতে হবে যে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমি এই টাকা দিয়ে আমার ছোট ছোট ছেলে মেয়েদের এবং মা বুড়ো মা বাপদের দেখাশোনা ভাই বোনদের মানুষ করার জন্য আমি করি, এটা জিহাদ হয়ে যাবে, শুধু ইবাদত না এটা জিহাদ হয়ে যাবে। আমি সাধারণ ভাবে প্রশ্ন করছি, আপনারা এতদিন থেকে হুজুরদের কাছ থেকে বহু কিছু শিখেছেন বহু কিছু শুনেছেন, আল্লাহর আকার আছে না আল্লাহ নিরাকার? হাত তুলবেন কিন্তু দলিল দিতে হবে, যদি বলেন আকার আছে তার দলিল দিতে হবে, যদি বলেন নিরাকার তার দলিল দিতে হবে। আল্লাহর আকার আছে না আল্লাহ নিরাকার? নিরাকার। কি প্রমাণ আছে আল্লাহ নিরাকার? মানে আল্লাহকে দেখা যায় না, অতএব আল্লাহ নিরাকার, ঠিক বলেছেন উনি? না কে বলছেন তারা হাত তুলুন, তার মানে আল্লাহর আকার আছে, বুঝতে পারলেন? আপনার উত্তর বহুল, আল্লাহর আকার আছে, কে কে বলছেন? ব্যাস কে এইদিকে দেখেন আপনি, ওইদিকে হাত তুলেছিল, ওইদিকে এইদিকে পায়ে তো আকার নাও থাকতে পারে, পায়ে তো আকার নাও থাকতে পারে, কি প্রমাণ বলুন ভাইজান? সেই জিনিসের আকার আছে যে জিনিসকে দেখা যায়, বাতাসের আকার নেই কারণ বাতাসকে দেখা যায় না, তাই না? গ্যাসের আকার নেই কারণ গ্যাসকে দেখা যায় না। আপনি বলছেন আল্লাহর আকার আছে, আল্লাহকে কি দেখা যায়? না আমি প্রশ্ন বুঝেন, যে জিনিস দেখা যায় না তার আকার নেই, আল্লাহ তাআলার আকার আছে তাকে কি দেখা যাবে? দেখা যায়। অন্য কেউ বলতে পারবেন? বলুন আর কেউ বলতে পারবেন? আপনি পেয়েছেন একবার, পাননি? কে পাননি বলেন? আমি আপনাকে সব বুঝিয়ে দিয়েছি, যে জিনিস দেখা যায় না তার আকার নেই, যে জিনিস দেখা যাবে তার আকার আছে না নেই? আছে। তো আল্লাহকে দিতে বলেন আল্লাহর আকার আছে, দেখা যাবে আল্লাহকে? দেখা যাবে না? জান্নাত যাবেন না? জান্নাত জান্নাত যাবেন না? জান্নাত আল্লাহকে দেখবেন না? আমনা আল্লাহ না ইলাহা ইল্লা দেখছেন না? এখন বলি দেখা যাবে না, এখন বলি হ্যাঁ দেখা যাবে। দেখা যাওয়াটাই হচ্ছে দলিল যে আল্লাহর আকার আছে। যাক বাতিল, বাতিল, লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থটা বলুন, বাস লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থটা কি? হাত তুলুন। জান্নাতের আপনারা জানেন গাছ হবে সোনার, তারপরে এই দেওয়ালগুলো হবে একটা সোনার একটা চাঁদি, হ্যাঁ এইভাবে সোনা চাঁদির সবকিছুই, আপনার খাবার পাত্র হবে সোনা চাঁদির। আপনারা বলতে পারবেন জান্নাতে যে বাথরুম হবে সেই বাথরুমের যে মানে পেনটা হবে যেটা আপনি পায়খানা করবেন সেই পেনটা সোনার হবে না লোহার হবে? দাঁড়ালে কথা বলেন না মুখে। জান্নাতে যে পেনের উপরে পায়খানা করবেন সেই পেনটা সোনার হবে না লোহার হবে? কে বলছে? হাত তুলুন আগে। আপনি পেয়েছেন না? পাননি? পাননি? আচ্ছা বলুন কিসের হবে? মামরো ডবল দেন, তিনটে ফাইভে দেন, তিনটে ফাইভে দেন, একটু শিখতে হবে, মনে রাখ বরকত না বরকত, যতক্ষণে শিক্ষা না নেবেন ততক্ষণে জানেন না। এই লোকটি যোগাযোগ তিনি বলেই উত্তর দেওয়া যায়, যারাই শিক্ষা দিকে তারাই কিছু অবশ্যই পড়াশোনা করেন বা উদা বোঝা করেন, নয় এমনি উঠতে পারবে না, বিদ্যা পেটে এমনি হয় না, শিখতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, করা যাক দুটো বেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না জানতেন না? মুখে বলুন, এবার মুখে বলুন, আল্লাহ নবী সাল্লাম গায়েব জানতেন না জানতেন না? জানতেন না। আমাকে একটা ঘটনা বলে প্রমাণ করুন যে আল্লাহ নবী গায়েব জানতেন না। আল্লাহ নবী জীবনে অনেক ঘটনা জানেন, এমন একটা ঘটনা বলুন যে ঘটনা দিয়ে বোঝা যায় যে আল্লাহ নবী গায়েব জানতেন না। একটা ঘটনা, একটা ঘটনা এরকমই বহু কিছু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর চরিত্রে কলঙ্ক লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করা ঘটনা, বহু বহু বহু বহু ঘটনা আছে, একটা বললি যথেষ্ট। ভাগ করে নিল আমাদের ভাগগুলোকে, এটা কি আগে থেকে ছিল না ভাগ করে দিচ্ছি কথা? এতখানি কষ্ট করার পরে কি করা পারা আমাদেরকে দেবেন নাকি? আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে, আমি কিন্তু কথাটা বলেছি, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কিছু দেখে মানুষ সিজদায় পড়ে যাবে। কি দেখবে আল্লাহ তাআলা? কি দেখে মানুষ সিজদায় পড়ে যাবে? ডাবল প্রাইজ দেওয়া হবে তাকে। আল্লাহ তাআলা কি দেখে মানুষ সিজদায় পতিত হবে আর মুনাফিকরা সিজদায় করতে পারবে না? হ্যাঁ, আপনি পেয়েছেন না পাননি? আপনি তো পেয়েছেন আগে, আপনিও পাননি? আচ্ছা আপনি বলুন দেখি কি দেখে আল্লাহ তাআলা, কি দেখে মানুষ সিজদায়, মুসলমানরা সিজদায় যাবে? দশ বছর আপনি বলুন দেখি। পা বললে হবে না তো, পায়ের কথাটা বলা হয়নি, পায়ের কি? আল্লাহ তাআলা কিছু মোবারক চাই না, পা কথাটা কাছাকাছি কিন্তু অন্য কিছু। তাহলে